Alhamdulillah Rabbil Alamin wa salatu wassalamu ala rasulihi karim wa ala alihi wa sahbihi ajmain. Amra onek shomoye ghore oshantite bhugi, ghore oshanti ashe. Oneke mone kore je ghore barkat hinota dhukeche, be barkati dhukeche. Hindura bole shoni dhukeche, alokkhi dhukeche, shoni dhukeche, অথবা অলক্ষী ঢুকেছে, কুলক্ষণ ঢুকেছে। তো ঘরে কি কোন কুলক্ষণ আছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা সুমা ইল্লা ফি সালাস, ইন কানা সুমু ফি শাইইন ফাফি সালাস। যদি কোন বিষয়ে কুলক্ষণ থাকে তাহলে তিনটে জিনিসে থাকে, ঘর, গাড়ি আর বাড়ি, মানে নারী, গাড়ি, বাড়ি, নারী, বাড়ি আর গাড়ি, এই তিনটেতে কুলক্ষণ থাকে। গাড়ি কিনলে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বিরাট কুলক্ষণ। গতকাল ইউরোপে আমেরিকায় কোন এক ছেলে যুবক কোন পুরস্কার পেয়েছে, একটা গাড়ি কোন প্রতিযোগিতায় একটা পুরস্কার পেয়েছে, গাড়ি, সুন্দর গাড়ি, তার দাম বললো বোধ হয় $32,000-$35,000। সেই গাড়িটা খুশিতে নিয়ে বন্ধু বান্ধব নিয়ে বেড়াতে গিয়ে মাত্র 6 ঘন্টার ভিতরে শেষ। এই গাড়ি তার জীবনহানিও, অবশ্য মারা যায়নি কিন্তু হাসপাতালে আছে। গাড়িতে কুলক্ষণ থাকতে পারে, তেমনি বাড়িতে কুলক্ষণ থাকতে পারে, তেমনি নারীতে বা স্ত্রীতে কুলক্ষণ থাকতে পারে। আপনার সংসার ভালোই চলছিল, হঠাৎ করে বিয়ে করলেন, বিয়ে করার পর দেখা গেল সব ভাই ভাই চাই চাই, শাশুড়ি বউ হ্যাঁ ঝগড়া। তা আসলে কুলক্ষণ বলতে এমন কিছু নয়, কাদের জন স্ত্রী কুলক্ষণ আছে, তার খারাপ হওয়া, তার চরিত্র খারাপ হওয়া, মা বাপের সঙ্গে বনিবনা না হওয়া, নমদের সঙ্গে তকঝাল হওয়া ইত্যাদি, এই হচ্ছে কুলক্ষণ। বাড়ি, বাড়িতে আপনি ছিলেন, বাড়ি ভাড়া করলেন এক জায়গায়, সেখানে যাওয়ার পর প্রতিবেশী ভালো নয়, হ্যাঁ অত্যাচার করে, কিংবা সেখানে চোর ডাকাত বেশি হয়, চোর ডাকাতি বেশি হয়, চুরি ডাকাতি বেশি হয় ইত্যাদি ইত্যাদি। গাড়ি আপনার খারাপ হতেই আছে, খারাপ হতেই আছে। আর কথা বলে গাড়ি পালা ছেলে পালা, গাড়ি রাখা ছেলে পালা সমান, ছেলের পেছনে যেমন খরচ করতে হয় তেমনি গাড়ি চালিয়ে থাকে, তিন দিনের মাস না কেনার পরে আপনার তার পেছনে খরচ করতে হবে। তো অনেক গাড়ি মাশাআল্লাহ অনেকদিন খারাপ হয় না, চলে, সেটা হচ্ছে ভালো গাড়ি। আর যদি ভাগ্য আপনার খারাপ হয় তাহলে কুলক্ষণে গাড়ি পাবেন আপনি, যে গাড়ি মাঝে মাঝে হাসপাতালে নিয়ে যেতে হবে আর টাকা খরচ করতে হবে। ঠিক ওই রকম বউ, ঠিক ওই রকম বাড়ি। এই বাড়িতে কুলক্ষণ যদি আসে, বা এই বাড়িতে এলেন, নতুন বাড়ি করেছেন এই বাড়িতে এলেন, কিংবা ভাড়া নতুন ভাড়া বাড়ি নিয়েছেন এই বাড়িতে এলেন, বাড়িতে আসার পর অসুখ ছাড়ে না, এই বাড়িতে এলেন আপনার কামাই কম হচ্ছে, লাভে কি বলে ব্যবসায় লাভ হচ্ছে না, নোকসান যাচ্ছে, বাড়ির লোকের অসুখ ছাড়ে না, বরকত আসে না, তখন আপনার মনে মনে অটোমেটিক সন্দেহ হবে যে একদিন ভালো ছিলেন, বাড়িতে আসার পরই আমার এরকম হচ্ছে। অথবা বাড়িতে বাস করছেন, মাঝে মাঝে আপনাকে ধোকা লাগছে, কখনো রাত্রে হুট করে কি আওয়াজ হচ্ছে, তখন আপনার মনে হচ্ছে কি নিশ্চয়ই জিন ভূতের কোন কারবার হতে পারে, জিন ভূত হতে পারে। তখন মহিলারা তো পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলতে বলতে ও বায়ু দোষ আছে, কেউ বলবে ওপর ধকল, কেউ বলবে আরো কত রকম বলবে, হ্যাঁ ভূত বাস করে, ওখানে শুয়েছিলাম তো রাতের বেলায় গভীর ঘুমিয়ে আছে, উপরে দুম দুম দুম দুম করে শব্দ হচ্ছে, এসব ভূত, ভূত থাকে, ভূত আসে, ভূত যায়, এই শ্রেণীর নানা রকম কথা শুনতে পাওয়া যায়। তখন বাড়িওয়ালার মন খারাপ হয়, আর বাড়িওয়ালা তখন এইসব জিনিস দূর করার জন্য বেবরকতি, অসুখ বিসুখ, তারপরে আপনার এই জিন ভূত ইত্যাদি দূর করার জন্য বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে থাকে। কেউ পদ্ধতি গ্রহণ করে ওঝা রাখে, ওঝা নিয়ে আসে, ওঝা তখন বলে যেমন হিন্দুদের 10 কর্মা আছে, এদের সেরকম 10 কর্মা সমস্ত বলবে, 4টা মাটির ভাঁড় নিয়ে এসো, 4টা পেরেক নিয়ে এসো, ধূপবাতি নিয়ে এসো, মোমবাতি নিয়ে এসো, সিঁদুর নিয়ে এসো, হ্যাঁ মাদুলি নিয়ে এসো, তারপরে ভুজ পাতা নিয়ে এসো, ভুজ পাতা জানেন তো, হরিণের চামড়া নিয়ে এসো, বাঘের চামড়া নিয়ে এসো, এসব নিয়ে তাবিজ তাবিজ লিখে বাড়ির চার কোণে চারদিকে পুঁতে দিতে হবে, আর জানলায় দরজায় তাবিজ চিঠি দিতে হবে, একটা বাঁশ পুঁতে দিয়ে বাঁশের ডগায় আয়না বেঁধে দিতে হবে, খালাস আপনার বাড়ি থেকে সব দূর হয়ে যাবে। সরা ভাঙা হাঁড়ি টেঙে দেয় কোন জায়গাতে, তারপরে আপনার এক জায়গায় দেখলাম একজন ঘর বন্ধ করতে এসেছে, তো দুটো কাঠের খড়ম বের করেছে, দেখছি থলে থেকে বের করছে, কি ব্যাপার এটা? বলছে এটা পীর সাহেবের খড়ম, খড়ম বলেন তো কাঠের জুতো, পীর সাহেবের, এইটা দিয়ে তারপরে মিলাদ পরে, মিলাদ পড়ার পর ঝাঁপ ফুঁক কিছাপ করে তাবিজ টাবিজ লিখে ঘরের চারিদিকে চিটিয়ে পুঁতে তারপরে বলে কি ঘর বন্ধ হয়ে গেছে, ঘর বন্ধ হয়ে গেছে, আর ঘরে জিন আসবে না, আর ঘরে বেবরকতি থাকবে না, বরকতহীনতা থাকবে না, এবার ঘরটা মানে শুদ্ধ হলো, পরিষ্কার হলো, পবিত্র হলো, ইত্যাদি ইত্যাদি মনে করা হয়। যেমন আমাদের অনেক মানুষ আছে যারা নতুন বাড়ি করলে সে নতুন বাড়ি আগে মিলাদ পড়ে, তাই না? নতুন বাড়িতে শুধু নতুন বাড়ি কেন, সিনেমা হল করলেও মিলাদ পড়ে, সিনেমা হল, সিনেমা হল, সিনেমা, সিনেমাটাকে অনেকে মনে করে যে এটাও খারাপ জিনিস। এই জন্য আমি এখন ইন্টারনেটের যুগ, বুঝতেই পারছেন, দেখা যাচ্ছে যে সিনেমার যে ভূমিকা, সেই ভূমিকাতে লেখা থাকে অমকে আত্মার কল্যাণের জন্য উৎসর্গিত। বাংলাদেশের প্রত্যেক ফিল্মের শুরুতেই বিসমিল্লাহির রহমানের আইন লেখা থাকে, দেখেছেন না? যারা দেখেছেন তারা দেখেছেন, কেন বিসমিল্লাহির রহমানের, কেন কি করছো তুমি এটা? ওরা মনে করে এটা কোন খারাপ জিনিস নয়, অথচ তার ভিতরে কত রকম খারাপই, নগ্ন ড্যান্স, হ্যাঁ কত রকম, মানে সে তো আপনারা ভালো জানবেন। এইটার শুরুতেও বিসমিল্লাহির রহমানের রাহিম লেখা আছে, আর সংবিধানের আগে বিসমিল্লাহির রহমানের রাহিম লেখা চলবে না, ধর্মনিরপেক্ষ দেশ, সিনেমার আগে মাফি মুশকিল। বরকত নেওয়ার জন্য নানা রকমের কাণ্ড মানুষ করে থাকে, সিনেমা হল খুলতেও মিলাদ পড়িয়ে থাকে, নতুন দোকান খুলেছে মিলাদ পড়ানো, নতুন বাড়ি হয়েছে মিলাদ পড়ানো, বাড়িতে বরকত আসে না, লোক ছাড়ে না, মিলাদ পড়ানো, শুধু মিলাদ পড়ানো যদি হতো তাও তো হতো, আর ওই যে বললাম এমন কর্মকাণ্ড করা হয় যাতে শিরিক হয়, বিদাত তো বটেই, তাতে শিরিক হয়, শিরিক হয়, এমন এমন জিনিসকে ব্যবহার করা হয় যেগুলো বিপদ তারণ মনে করা হয়, বিপদ দূরকারী মনে করা হয়, যেগুলো মুসিবত দূরকারী মনে করা হয়, বরকত আনয়নকারী মনে করা হয়, বেবরকতি দূরকারী মনে করা হয়, এগুলো শিরিক না? সুতরাং এই শিরক মুসলমান হয়ে শিরিক করে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশ মুমিন যারা তারা হচ্ছে মুশরিক, শিরিক করছে, মুসলমান হওয়ার পরও শিরিক করছে। আপনারা শুনেছেন হাদিস, সাহাবারা তখন নতুন নতুন, কেউ কেউ নতুন নতুন ইমান এনেছেন, তো রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছিলেন, তো দেখলেন একটা বড়ই গাছে, কুল গাছে অস্ত্র ঝুলিয়ে রেখেছে, কারা? মুশরিকরা, মুশরিকরা অস্ত্র ঝুলিয়ে রেখেছে। তো আপসে বলা বলি করতে লাগলো যে এটা কি জন্য করেছে, তখন কেউ কেউ বললো যে এই বড়ই গাছে যদি অস্ত্র লটকে রাখা হয় তাহলে এতে কি হয়, বরকত হয়, আর এটা দিয়ে যুদ্ধ করলে সেই যুদ্ধে জয়লাভ হয়। সাহাবারা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইজআলনা যাতানওয়াতিন কামা লাহুম যাতানওয়াত, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য এরকম একটা গাছ যদি আপনি নির্দিষ্ট করে দিতেন তাহলে আমরাও আমরা ওদের মতো। তখন বললেন, আল্লাহু আকবার, ইন্না হাসুনান, হ্যাঁ তোমরা তো সেই রকম কথাই বললে যেমন মুসার জাতি, মুসার কম মুসাকে বলেছিল ইজআলনা ইলাহান কামা লাহুম আলিহা, যেমন ওদের বহু মাবুদ রয়েছে, মোসা আমাদের জন্য কেবল একটা মাহবুদ বানিয়ে দেন, আমরা তার পূজা করবো। তখন মোসা কি বলছেন, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা জাহেল, মূর্খ, মূর্খ জাতি। আরে শিরকের বিরুদ্ধে লড়াই করার জন্য তো নবীদের আগমন হয়েছে, তোমরা শিরক করতে। আর এটা জানেন আপনারা যে মোসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন কদিনের জন্য, কদিনের জন্য, 70 দিনের জন্য, তাই না? না 40 দিনের জন্য, 40 দিনের জন্য যখন গেলেন, এরই মধ্যে জাতি কি করে ফেলেছিল, এর মধ্যে জাতি সোনা দিয়ে গরু বানিয়ে ফেলেছিল, সেই গরু পুজতে শুরু করেছিল মুসা আলাইহিস সালাম ফিরে আসার আগেই, তাই না, পূজা শুরু হয়ে গেছিল। এখন আমরা আমাদের পরিবেশ থেকে শিখেছি যে ওরা এটা করছে, তখন আমাদেরও করা উচিত। ওদের এটা করলে যদি বরকত হয় তখন আমাদেরও বরকত হবে। তখন ওদের দেখা দেখি আমরাও নানা রকমের শিরিক কাজ শুরু করে দিয়েছি। আচ্ছা আপনারা কি জানেন দেশে ফসল ভরা জমি, সুন্দর হলুদ ফুল ফুটে আছে সর্ষের ক্ষেত, তারপরে সুন্দর ধান, সুন্দর গম, সুন্দর আলু, সুন্দর এসব থাকে, এই ক্ষেতের শস্য ক্ষেতের মাঝখানে ভাঙা হাঁড়ি থাকে, দেখেছেন? কেন থাকে? কোন কোন জায়গায় পুতুল বানানো থাকে, ভাঙা হাঁড়ি থাকে, কি বলে ইঁদুর না নজর লাগার থেকে বাঁচার জন্য লেবু গাছে, পুঁই শাকে, পুঁই শাক গাছে, হ্যাঁ পেয়ারা গাছে ভাঙা হাঁড়ি দিয়ে দেয়, ভাঙা হাঁড়ির উপরে আবার চুন লাগিয়ে দেয়, লাউ গাছে, যাতে করে নজর না লাগে, নজর থেকে বাঁচার জন্য, বদনজর থেকে বাঁচার জন্য এই সব কাণ্ড করে। কোথেকে? ওই ওদের কাছ থেকে শিখেছি আমরা। এই যে আল্লানা এলা কি বলে জাত আনুয়াত কামাল আহম জাত আনুয়াত, এসব হচ্ছে শিরিক, শিরিক। সুতরাং পাশাপাশি পরিবেশে থেকে আমরা ওদের কাছ থেকে বহু শিরিক ঘরের ভিতরে ঢুকে নিয়েছি। ঘর বন্ধ করা ওদেরও আছে আমাদেরও আছে। আমাদের এই সিস্টেমে অনেকে ঘর বন্ধ করতে চায়, আর ঘর বন্ধ করতে গিয়ে শিরিক করে, ঘর থেকে শয়তান দূর করতে গিয়ে ঘরে শয়তান আনয়ন করে। এখন আমরা বলবো হুজুর তাহলে কি শরীয়তে ঘর বন্ধ করার নিয়ম অন্য কিছু আছে, সহি পদ্ধতি কিছু বলবেন কি যাতে করে ঘর বন্ধ হয়, ঘরে জিন শয়তান না আসে? জিন তো যে কোনো জায়গায় থাকতে পারে, তাই না? অবশ্য জিন ক্ষতি না করলে আপনি বুঝতে পারবেন না, কিন্তু জিনের ক্ষতি থেকে বাঁচতে হবে। যেমন বাথরুমে জিন থাকে, তাই না? আর বাথরুমে জিনের ক্ষতি থেকে বাঁচতে হলে কি করতে হবে, কি দোয়া করতে হবে? বাথরুমে জিনের ক্ষতি থেকে বাঁচতে হলে কি দোয়া করতে হবে? আল্লাহ বিসমিল্লাহ বলে ঢুকতে হবে। বিসমিল্লাহ বলে ঢুকলে আপনি যদি উলঙ্গ হন জিন আপনার সরঙ্গা দেখতে পাবেন না, পাবে না, তাই না? চোখে পর্দা পড়ে যাবে। আর যদি দোয়া করেন আল্লাহ আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, খবিস জিন আর খবিস নারী জিন থেকে আল্লাহ আমি পানা চাচ্ছি। ভালো জিন থেকে পানা চাওয়া দরকার নেই, কারণ ভালো জিন আপনার ক্ষতি করবে না, খারাপ শয়তান তারাই আপনার ক্ষতি করবে, তাদের কাছ থেকে পানা চাইতে হয়। তো বাড়ির ভিতরে বাথরুম আছে না নেই? হ্যাঁ, জিন থাকবে, জিনের ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবস্থা আছে। শরীয়তে কি ব্যবস্থা আছে, যাতে যে ব্যবস্থা গ্রহণ করলে পরে এরা আমাদের ক্ষতি করতে পারবে না, সেটা শুনুন। শয়তান এমন এক সৃষ্টি যে মানুষের রক্ত সেরায় প্রবাহিত হতে পারে, তাই না? ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্না শয়তান ইয়াজরি মিন আহাদিকুম মাজায়দাম, শয়তান মানুষের রক্ত সেরায় প্রবাহিত হয়। সুতরাং কোন বাঁধ দিয়ে তাকে রাখা, যেমন ওই যে পাথর মারেন না জামালাতে, পাথর মারেন না, মারেন না, অনেক বলে শয়তানকে মেরে এলাম, শয়তানকে বেঁধে এলে মারা যাবে? শয়তান এত বড় পোকা হয় না যে মার খাবে। আসলে শয়তানকে বেঁধে রাখা যাবে না, কোন বাঁধ সেধে তাকে বাধা দেওয়া অথবা কোন বাঁধন দিয়ে তাকে বাঁধা সম্ভব নয়। সে অদৃশ্য জিনিসকে আধ্যাত্মিক কিছু দিয়ে প্রতিহত করতে হয়, তাকে প্রতিহত করার উপায় আছে, সেটা কি? সেটা যা আছে সেটা পরে বলা হবে। অবশ্য শয়তানকে রাজিও খুশ করেও ভাঙানো যায়, যেমন ওরা ভাঙায়, ওরা সেজদা করলে ভেঙে যাবে, ওরা ওদের পূজা করলে ভেঙে যাবে, যেমন শয়তানরা করে, শয়তানরা শয়তানের পূজা করলে শয়তান ভেঙে যায়, তাদের কথা মেনে নেয়, কিন্তু ইমানটাকে লুটে নেয়। যে ওঝা মানে ঘর বাঁধে তার তো যাই, বরং ঘরওয়ালারও যায়, তাই না? যে করে ও করে, অন্যায় যে করে আর অন্যায় যে করায়, অন্যায় তো সহে তো বটেই, অন্যায় যে করে আর অন্যায় যে করায় দুই তো একই, যে সহে সেও তো বটেই। সুতরাং ইমান লুটে নিয়ে শয়তানের ফায়দা হয়, আর শয়তান ফায়দা ছাড়া নিজে নতি স্বীকার করে না। কোন সময় শয়তান নতি স্বীকার করে? অনেক সময় শয়তান আপনাকে ভালো জিনিস স্মরণ করিয়ে দেয়, কেন? যাতে করে লাভ হয়, আপনার লাভের জন্য না, লাভের জন্য, নিজের লাভের, নিজের স্বার্থের জন্য। সুতরাং শয়তানকে খুশ করে, রাজি করে, তাকে সিজদা করে, তার নামে কোরবানি দিয়ে, তার নামে পয়ড়া জবাই করে, তার নামে মুরগি জবাই করে, তার নামে খাসি জবাই করে, কিংবা তার নামে সিঁদুর ইত্যাদি ইত্যাদি করে ধূপ ধুনো দিয়ে ভাগানো যায়, ভাগবে, কিন্তু সে মানুষের ক্ষতি ছাড়া অন্য কিছুতে রাজি হবার নয়। শিরিক করলে সে রাজি হয়, অতএব শিরিক করে তাকে খুশ করে বিদায় জানাতে অনুরোধ করা হয়। কিন্তু মুসলিমদের জন্য শিরিক বৈধ নয়, যেহেতু মুসলিম শিরিক করলে সে মুশরিক হয়ে যায়। মুসলিম শিরিক করলে মুসলিম মুশরিক হয়ে যায়, আর শিরিক হচ্ছে অমার্জনীয় সবচেয়ে বড় অপরাধ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্না আল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। আর দ্বিতীয় পদ্ধতি হল শয়তান তারা বা জিন তারা বা সে যা পছন্দ করে না তা দিয়ে, সে যাতে কষ্টবোধ করে তা দিয়ে তাড়ানো। যেমন মরিচের ধোঁয়া মানুষের কাছে বড় কষ্টকর, এখন যদি আমি চাই আপনাদেরকে ভাগাবো মরিচের ধোঁয়া দিলে কেউ থাকবেন? আপনি চলে যাবেন। কোন ঘরে মরিচের ধোঁয়া দেওয়া হলে সে ঘরে কোনো মানুষ টিকতে পারবে না। তেমনি শয়তানের জন্য মরিচের ধোঁয়া হলো মহান আল্লাহর জিকির। শয়তানের জন্য মরিচের ধোঁয়া কি? আল্লাহর জিকির। আল্লাহর নাম নিলে শয়তান কি হয়ে যায়? এজন্যই কোন ক্ষতি হলে তাইসার শয়তান, শয়তানকে অভিশাপ করতে হয় না, কি করতে হয়, কি করতে হয়, কি বলতে হয়, বিসমিল্লাহ বলতে হয়। কারণ শয়তানকে গালি দিলে তখন শয়তান ঘরের মতো ফুলে মোড়া হয়, আর বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিলে কি হয়, এই ছোটে হয়ে যায়। বুঝতে পারলেন? হুজুর, শয়তানকে গালি দিয়ে শয়তান ফুলে মোড়া হয় কেন? গালি খেয়ে তো মানুষ রাগান্বিত হয়, তো রাগান্বিত হওয়ার কথা, মোটা হয় কেন ফুলে? কেন গর্ব করে? কিসের জন্য গর্ব করে? যে তার তার ভোস্তামিক ভোস্ত করার কাজটা কি হয়েছে, কাজে লেগেছে, সফল হয়েছে। আপনারা শুনেছেন, আপনারা বলেছি, যদি কোন অভিনেতা অভিনয় করতে গিয়ে সফল হয় এবং সেই অভিনয় করতে গিয়ে যদি সফল হয়ে জুতো খায়, মনে করুন এক অভিনেতা ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাচ্ছে, দ্বন্দ্ব লাগাচ্ছে, ঠিক আছে, এমন দ্বন্দ্ব লাগাচ্ছে যে দর্শকদেরকে রাগ লাগছে, তখন দর্শক তাকে জুতো ছুঁড়ে, সত্যি মনে করছে, সত্যিই যেন করছে, অথচ অভিনয় করছে, জুতো ছুঁড়ে মারছে, তখন সেই অভিনেতা জুতোটা কুড়িয়ে ওকে মারবে না চুমু খাবে? সেই জুতোটা তুলে চুমু খায়। কেন চুমু খায়? যে আমি যে অভিনয়টা করেছি, অভিনয়টা একেবারে বাস্তব, সত্যি মনে করেই না আমাকে জুতো মেরেছে, আর তার জন্য আমার অভিনয় সফল অভিনয়, এই জন্য আমার এটা পুরস্কার, এটা তিরস্কার না। এই জন্য শয়তানকে গালি দিলে শয়তান কি হয়, সফলতা বলে নিজেকে গর্বিত মনে করে, আর তার জন্য ফুলে মোটা হয়, শয়তানকে গালি দিতে হয়। কি বলছিলাম, আল্লাহ জিকির করলে শয়তান কি হয়, ছোট হয়ে যায়, আল্লাহ জিকিরে সে জ্বলে উঠে। যেমন আজান যখন হয়, আজান শুনে শয়তান পালায়, তাই না? শুধু পালায় না, পাততে পাততে পালায়। আজান যখনই হয় শয়তান পাততে পাততে পালায়, তারপর আজান বন্ধ হয়ে গেলে আবার চলে আসে, আবার যখন একামত হয় আবার পালায়, একামত শেষ হয়ে গেলে আবার মুসল্লির কাছে এসে বলে উজকুর কাজা, উজকুর কাজা, এটা মনে করো, ওটা মনে করো, দোকানা এটা মনে করো, ওটা, তখন নানা রকম কথা স্মরণ হয় না আমাদের ভিতরে। আপনাদের মনে আছে যে একটা লোক দোকানদার ছিল, তার চারটে দোকান ছিল, হ্যাঁ, তো একদিন ইমাম সাহেব নামাজ ভুল পড়েছে, কেউ বলছে তিন রাকাত, কেউ বলছে চার রাকাত, ও তখন বলছে আমি আমি গ্যারান্টি দিচ্ছি নামাজ তিন রাকাত হয়েছে, চার রাকাত হয়নি। তো বলছে তুমি কি করে জানলে? তো বলছে আমি প্রত্যেক দিন এই নামাজে চারটে দোকানের হিসাব করি, প্রত্যেক রাকাতে এক একটা দোকানের হিসাব করি, তো আজকে আমার তিনটে দোকানের হিসাব শেষ হতেই নামাজ শেষ হয়ে গেছে, তার মানে আর একটা দোকানের হিসাব বাকি আছে, তার মানে হচ্ছে চার রাকাত নামাজ হয়নি। বুঝতে পারলেন? এই যে এই এই ওয়াসওয়াসা গুলো কোত্থেকে আসে? শয়তান। আসলে শয়তান চায় না যে নামাজ পড়ুক, শয়তান চায় না নামাজ পড়ুক, ঘুমের সময় ঘুম পাড়িয়ে রেখে দেয়, আপনি কথা বাজছে ঘুমা, এখন অনেক রাত বাকি, শয়তান তখন বলে এখানে গির মেরে দেয়, তাই না, মন্ত্র পড়ে ফুঁক দিয়ে বাবা ঘুমা, যেন ছোট বাচ্চারা জেগে গেলে মারা কি করে, বাবা ঘুমা ঘুমা, শয়তান তো ঘুম পাড়িয়ে দেয়, উঠতে দেয় না, কারণ নামাজ পড়লেই ক্ষতি। এবার আপনি তখন শয়তানের সঙ্গে যুদ্ধ করে উঠে গেলেন, উজু বানালেন, তখন এবার নামাজ যখন পড়তে লাগবেন তখন শয়তান চেষ্টা করে যাতে নামাজটাই আপনার না হয়, তখন আজে বাজে ঘুম নিয়ে আসে, এই যে হাই তুলে না, হাই তুললে মুখে শব্দ করলে শয়তান হাসে, তাই না? কেন হাসে? এই যে সফল সফলতা, যে আমারই কেননা এই যে অলস্যতা, অলসতাটা কার তরফ থেকে আসে? শয়তানের তরফ থেকে। এই জন্য সে হাসে, নামাজে অলসতা নিয়ে আসে, নামাজে জিকির ভুলিয়ে দেয়, ঘরের কথা মনে করে দেয়, দোকানের কথা মনে করে দেয়, ইত্যাদি ইত্যাদি, নামাজটাকেই নষ্ট করার চেষ্টা করে। তো শয়তান সবসময় মানুষ ইন্না শয়তান আলাইকুম আদু মুবিন, মুবিন প্রকাশ্য শত্রু, যে শত্রুর খবর জানা সত্ত্বেও আমরা সতর্ক হই না, এই জন্যই আমাদের ক্ষতি হয়। সুতরাং শয়তান থেকে ঘর বন্ধ করতে হলে আমাদেরকে কি করতে হবে? আধ্যাত্মিক পদ্ধতি ব্যবহার করতে হবে। ওই সব আমপাতা জামপাতা ব্যবহার করলে হয়তো শয়তান রাজি হয়ে চলে যাবে, কিন্তু তাতে কি হবে? শিরিক হবে। এই জন্য নম্বর এক, যদি আপনি ঘর বন্ধ করতে চান তো কি করতে হবে? নম্বর এক, বাড়ি প্রবেশের সময় বিসমিল্লাহ বলে ঢুকুন। যখন বাড়ি ঢুকবেন তখন কি বলে ঢুকুন? বিসমিল্লাহ। যখন খেতে বসবেন খাওয়া শুরু করার আগে কি বলুন? বিসমিল্লাহ। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা আর-রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহ ইনদা দুখুলিহি ওয়া ইনদা তাআমিহি ক্বালা আশ-শাইতান লা মাবিতা লাকুম ওয়া লা আশা। যখন কোন বাড়িওয়ালা তার বাড়িতে প্রবেশ করে বিসমিল্লাহ বলে এবং খাওয়ার সময়ও বিসমিল্লাহ বলে, তখন শয়তানরা আপোষে বলাবলি করে, আজকে তোদের এই বাড়িতে জায়গাও নেই, খাবারও নেই, খানাও নেই, তাই না? রুটিও নেই, মাকানও নেই। ঢোকার সময় যদি বিসমিল্লাহ না বলে তাহলে শয়তান কি বলে? যা, থাকার জায়গাটা বেরিয়ে আজকে। আর যদি খাবারের সময় বিসমিল্লাহ না বলে তাহলে বলে খাবারটাও, খানাটাও পেয়ে গেলি। তার মানে শয়তান আমাদের সাথে খায়, শয়তান আমাদের সাথে বাস করে। তখন যখন আমরা আল্লাহকে বলি ওমাইয়াশওয়ান জিকরি রহমানে নক্কাই ইয়াদুলাহু শয়তানান ফাহুয়ালাহু কারীম, যারা আল্লাহর জিকির থেকে বেহুশ থাকে, যারা আল্লাহর জিকির থেকে উদাসীন থাকে, তাদের সাথে শয়তান কি হয়ে যায়? নির্ধারিত হয়ে যায়, সাথী হয়ে যায় শয়তান। অতএব যখনই আল্লাহকে ভুলে যাব শয়তান আমাদের সাথী হয়ে যাবে। নম্বর তিন, যথা নিয়মে কোরআন পাঠ করতে হবে, বিশেষ করে সূরা বাকারা তেলাওয়াত করতে হবে মাঝে মাঝে। কোথায়? বাড়িতে, মসজিদে না, মসজিদ তো করতে হবে কিন্তু বাড়িতে করতে হবে। হুজুর আমি তো বাড়িতে অধিকাংশ সময় থাকি না, আপনার স্ত্রীকে বলুন, আপনার স্ত্রীকে বলুন, ছেলেমেয়েদেরকে বলুন, যেন বাড়িতে, আপনার মাকে বলুন যেন বাড়িতে সূরা বাকারা বিশেষ করে তেলাওয়াত করা হয়। কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবির, তোমাদের ঘরগুলোকে কবর বানিয়ে নিও না। কবর বানিয়ে নিও মানে, ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতি আল্লাযি তুকরাউ ফিহি সূরাতুল বাকারা, যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় সে ঘরে শয়তান থাকে না। তার মানে হলো যে কবরে সূরা পড়া যাবে না, কবরে নামাজ পড়া যাবে না, অতএব তোমরা ঘরে নামাজ পড়ো। কবরে নামাজ পড়া যাবে না, অতএব তোমরা ঘরে সূরা পড়া যাবে না, অতএব তোমরা ঘরে সূরা পড়ো। ঘরগুলোকে কবর বানিয়ে নিও না, সূরা পড়ো। কারণ সূরা বাকারা ঘরে পাঠ করলে পরে শয়তান আসতে পারে না, বা সেই ঘর থেকে পালিয়ে যায়। এনফিরু বলছি, এনফিরু মিনাল বাইত, সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায় যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। তিনি আরো বলছেন, ইকরা ও সূরাতুল বাকারা ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরে ঘরে সূরা বাকারা পড়ো। ফাইন্না শাইতানা লা ইয়াদখুলু বাইতান ইউকরা ফিহি আও তুকরা ফিহি সূরাতুল বাকারা, যে ঘরে এই সূরা বাকারা পড়া হয় সেই ঘরে শয়তান প্রবেশ করে না। তাহলে প্রথম হাদিসে কি বলা হলো? পালিয়ে যায়। তার মানে ঘরের ভিতরে থাকলে পালিয়ে যাবে, আর না থাকলে যদি পড়া হয় তাহলে ভিতর থেকে, বাইরে থেকে ভিতরে আসতে পারবে না। ঘর বন্ধ করার পদ্ধতি বুঝলেন? অন্য এক বর্ণনায় আছে যে ঘরে যদি সূরা বাকারা পাঠ করা হয় তাহলে তিন দিন পর্যন্ত শয়তান আসে না, তিন দিন পর্যন্ত সে বাড়ির নিকটবর্তী হয় না। বিশেষ করে এই সূরা বাকারার মধ্যে বিশেষ সূরা আছে, কর্মজীবনে সব থেকে বড় সূরা কি? সূরা বাকারা। মর্যাদা দিক থেকে সব থেকে বড় সূরা কি? আর মর্যাদা দিক থেকে সব থেকে বড় আয়াত কি? আয়াতুল কুরসি। এই সূরা বাকারাতেই আছে এই আয়াতুল কুরসি। বিশেষ করে পাঠ করুন। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রমজানে যাকাত পাহারা দেওয়ার যে হাদিসে বলা হয়েছিল, যাকাত পাহারা দিচ্ছেন, তিনি ওই যাকাতের মাল পাহারা দিচ্ছেন, কয়েক রাত্রি শয়তান এসে মাল চুরি করে নেয়, ধরে আজ আমি ছাড়ব না, আমাদের বিচারক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোকে নিয়েই যাবো, চোর, চুরি করতে এসেছিস। না ভাই আমার গ্রামে আমার সন্তান আছে, আমার এই আছে, আমার বহু আমার অভাব, আমি আমি তুমি আজকে মধ্যে ছেড়ে দাও, ছেড়ে দিলে না ও বলে। দ্বিতীয় দিন একই অবস্থা, মাল তুলে নিয়ে যাচ্ছে, সেই সময়ে ধরে ফেলছে আবু হুরায়রা, শয়তান ওই রকম হাউ হাউ করে তৃতীয় দিনে বলে আজ আমি তোমাকে ছাড়বো না, দুই তিন দিন ঢোকালে না, আজ আমি তোমাকে অবশ্যই ছাড়বো না, যে এক কাজ করো, আমার দেখ বড় অভাব, তুমি এক কাজ করো, আমি তোমাকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, তোমাকে একটা ওষুধ শিখিয়ে দিচ্ছি, যে ওষুধ ব্যবহার করলে পরে শয়তান তোমার কাছে আসবে না, সে বাড়িতেই আসবে না। কি বলছে? শোবার আগে বিছানায় শয়ন করে আয়াতুল কুরসি, যদি তোমাদের আছেন আয়াতুল কুরসি, এটা আল্লাহ লা ইলাহা ইল্লাহু হাইয়ুল কাইয়ুম, দেখছেন শয়তান শিক্ষা দিচ্ছে, এতে তোমার জন্য আল্লাহ তরফ থেকে এক হেফাজতকারী হবে, যার ফলে শয়তান সকাল পর্যন্ত তোমার নিকটবর্তী হবে না। আবু হুরায়রা শুনে তো অবাক, এই কথা বলছিল সত্যি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে রাসূলুল্লাহ, এইরকম ব্যাপার হয়েছে। তখন বলে, আমা ইন্নাহু কাদ সাদাকা ওয়া হুয়া কাযুব, তোমাকে যে জানো কে, ও হচ্ছে শয়তান, সব থেকে বড় মিথ্যাবাদী শয়তান, কিন্তু সে এই কথাটা তোমাকে সত্য বলেছে। জ্ঞান যদি ভালো হয়, ভাইজান যদি নর্দমায় সোনা পড়ে থাকে, স্বর্ণ পড়ে থাকে, অসুবিধে কি আছে, ধুয়ে নেবেন। আমাকে অনেক ভাই অনেকেই বলেন যে আপনি আপনার বইগুলোতে ওই কাফেরদের কবিতা লিখেন, অসুবিধা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের কবিতা বলতেন না? আল্লাহ রসুল বলতেন। তো আমি যদি কাফেরদের কবিতায় হিকমত থাকে, জ্ঞান থাকে, সেগুলো ব্যবহার করি, সমস্যা আছে? স্বর্ণ যেখানে আছে তুলে নাও, কুড়িয়ে নাও। কিন্তু কিছু মানুষ এইরকম গোড়ামি করে, এইসব গুলো ব্যবহার করা ঠিক না, হাদিস কোরআনের সাথে এইগুলো, আমি তো হাদিস কোরআনের সঙ্গেই করছি না, আমি তারাই মানে না। সুতরাং যেখানে স্বর্ণ পড়ে থাকবে সেখানে আমি কুড়িয়ে নেব, সেটাকে ধুয়ে নেব, দোষ নেই শয়তানের কাছ থেকে জ্ঞান গ্রহণ করতে, কোন দোষ নেই। যদি আর এই সাথে সূরা বাকারার কথাই বলছিলাম, সূরা বাকারার শেষ দুই আয়াত আপনি নিয়মিত পাঠ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আয়াতান মিন আখির সূরাতিল বাকারা মান কারাহুমা ফি লাইলাতিন কাফাতা। সূরা বাকারার শেষ দুটো আয়াত যে রাত্রে পাঠ করা হবে যথেষ্ট। এই জন্য কোন কোন বর্ণনায় আছে যে তোমরা এই সূরা বাকারার শেষ দুটো আয়াতকে তোমাদের মহিলাদেরকে শিখিয়ে দাও, তারাও যেন পড়ে, তাহলে কি হবে, যথেষ্ট। এই আয়াত দুটো পড়লে যথেষ্ট, কোন আয়াত দুটো? আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বি, না আমানা রাসূল থেকে, আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বি আল মুমিনুন আল্লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসহা ফানসুনা আল কওমিল কাফির। এই দুটো আয়াত যদি পড়ে শোয়া হয় তাহলে যথেষ্ট, তার মানে কি সবকিছুতে যথেষ্ট, যথেষ্ট হয়ে যাবে। অন্য এক হাদিসে আছে, ইন্নাল্লাহ কাতাবা কিতাবান ক্বাবলা ইখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বিআলফাই আম, আল্লাহ তাআলা একটা কিতাব লিখেছেন আসমান জমিন সৃষ্টি হওয়ার দু বছর আগে, ২০০০ বছর আগে, আসমান জমিন সৃষ্টি হওয়ার দুই সহস্র বছর আগে লওহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন যা আরশের নিকটে আছে। فانزل منه آيتين فختم بهما سورة البقرة, তার মধ্যে থেকে সেই কিতাব থেকে মানে কোরআন, কোরআন নাকি লওহে মাহফুজ ছিল, তাই না? লওহে মাহফুজ থেকে অবতীর্ণ হয়েছে, তো কোরআন, সেই কোরআন থেকে সূরা বাকারা থেকে দুটো মাত্র আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, সবই করেছেন, বিশেষ দুই আয়াতের কথা বলা হচ্ছে, লা ইউকরাআনি ফি ফি দারি সালাসিল আয়ালি ফায়াকরাবাহাস শাইতান, কোন ঘরে তিন রাত যদি পড়া হয় তাহলে সে ঘরে শয়তান আসতে পারে না, শয়তান আসতে না, নিকটবর্তী হতে পারবে না, সে ঘরে নিকটবর্তী হতে পারবে, চারিদিকে কি হয়ে যাবে, পাহারা হয়ে যাবে, ফেরেশতার পাহারা হয়ে যাবে। অন্য এক বর্ণায় আছে, ওই দুই আয়াত কোনো বাড়িতে পাঠ করা হলে তিন দিন পর্যন্ত শয়তান নিকটবর্তী হবে না। বেশ, তিন নম্বর গেল, চার নম্বর কাজ কি করবেন, বাড়ি থেকে বাজনা দূর করুন, বাড়ি থেকে বাজনা দূর করুন, ঠিক না? আমরা অনেক সময় কি করি, বাড়ি পরিষ্কার করি, বাড়ি পরিষ্কার করি পেশাব দিয়ে, যেমন ওরা গর্বন করে পেশাব দিয়ে, অনেক সময় পানি দিয়ে যদি পরিষ্কার করি আর ওই দিক থেকে কি ঢোকে, হ্যাঁ নোংরা ঢোকে, একদিকে বের করে একদিকে ঢোকে, তাই না? ওই বাঁশ ফাঁসটা গিয়ে ভাঁড়টার পুঁতে আমরা শয়তান দূর করি, আর ডিশের মাধ্যমে তারা তারা শয়তান ঢুকিয়ে নিয়ে আসি, তাই না? যে ডিশ না বিষ লাগানো আছে ওরই মাধ্যমে শয়তান ঘরের ভিতরে আসে, ওরই মাধ্যমে পরপুরুষ ঘরের ভিতরে বিছানাতে বউকে চোখ মেরে যায়, চোখ ঠেলে চোখ বাড়াইতে বলে নাকি বলে, হ্যাঁ পরপুরুষ আপনার পর্দানসীন বউকে চোখ ঠেলে যায়, চোখ মেরে যায়, আর ওরই মাধ্যমে শয়তান আমাদের ঘরে সুন্দর বাসা বেঁধে নেয়। অথচ আমরা ঘর বন্ধ করার জন্য, শয়তান হাঁটাবার জন্য, শয়তান থেকে দূর করার জন্য নানা রকমের চেষ্টা করি, ঘর থেকে বাজনা দূর করুন, যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি জারাস, সেই ঘরে ফেরেশতা আসেন না যে ঘরে বাজনা থাকে, ঘুঙ্গুর থাকে, ঘুঙ্গুর জারাস মানে ঘন্টি, তাহলে টিং টিং টিং টিং করে যে ঘন্টি থাকে সেটা সেটা থাকে যদি শয়তান না আসে, তাহলে কি সুন্দর যদি মিউজিক থাকে, ঘুঙ্গুরের বাজনা মিউজিক বাজনা তাই হতে পারে না, কোনটা বেশি ভালো? আল্লাহ মানুষ পাগল, আর সত্যিই ভালো জিনিস, এই জন্য জান্নাতে যারা শুনবে না তারা জান্নাতে শুনবে, জান্নাতে বাজনা আসলে নাই, জান্নাতে গাছ থেকে এক প্রকার সুন্দর বাজনা বাজবে, যারা দুনিয়াতে মদ খাবে না তারা জান্নাতে খেতে পাবে, যারা দুনিয়াতে গান বাজনা শুনবে না তারা জান্নাতে শুনতে পাবে, এই জন্য বাজনা ভালো জিনিস, খারাপ জিনিস না, কিন্তু হারাম, উদাস করে ফেলে, সত্যি উদাস করে ফেলে। যদি মিউজিক থাকে বাজনা থাকে সে ঘরে ফেরেশতা আসেন না, আর যে ঘরে ফেরেশতা আসে না সে ঘরে শয়তান থাকবে, আর ফেরেশতা এলে শয়তান থাকবে না। ওয়ালা তাসহাবু রুফকাতান ফিহা জারাস, আর মালা ফেরেশতা সেই সফরের সেই দলের সঙ্গে থাকেন না যে দলের সঙ্গে ঘন্টা ঘুঙ্গুর থাকে, বুঝতে পারছেন? আপনি এমন এক দলে যাচ্ছেন যে দলে বাজনা আছে, সে দলে ফেরেশতা থাকে না, তখন সে দল কোন বরকতের দল না, ফেরেশতা নেই সে দলে, যেহেতু বাজনা আছে। বলাই বাহুল্য যে বাড়িতে ঘুঙ্গুর ঘন্টা থেকে আরো বড় আকর্ষণীয় বাজনা বাদ্য ধ্বনিত হয়, মিউজিক ধ্বনিত হয়, সে বাড়িতে রহমতের ফেরেশতা থাকতে পারে না, তাহলে হুজুর সবসময় বাজনাই বাজাবো তাহলে মালাকুল মওত আসবে না ফেরেশতা, তো তাহলে আমার মরণই হবে না, না তা না, কোন ফেরেশতা আসবেন না, রহমতের ফেরেশতা আসবেন না, আর তার মানে শয়তান ও বরকতহীনতা সে ঘর থেকে বিদায় গ্রহণ করতে চাইবে না যে ঘরে এই শ্রেণীর ঘন্টা বাজনা মিউজিক ইত্যাদি আছে। নম্বর ৫, বাড়ি থেকে মানুষ বা কোন প্রাণীর মূর্তি ও ছবি বা ফটো দূর করুন। আমাদের অনেক সময় ছবির প্রয়োজন হয়, ঠিক আছে, এগুলো বাক্সে ভরে রাখুন, বন্ধ রাখুন, টাঙিয়ে রাখবেন না। আপনি যাবেন বর্তমানে তো বলতেই হয় না, বর্তমানে তো মাশাআল্লাহ আমি এক বাড়িতে গেলাম, সেখানে বাড়ির লোক খুব আদরের সঙ্গে সাহেব এসছেন মদিনা থেকে মাশাআল্লাহ সম্মানজনক ভাবে বাড়িতে নিয়ে গিয়ে তার বৈঠকখানাতে বসালো, বৈঠকখানার দেওয়ালে চারিদিকে তাকিয়ে টাঙিয়ে যে ছবি দেখছি, তার বিয়ের ছবি, স্বামী স্ত্রীতে আছে, ছেলে মেয়ের ছবি, বইয়ের ছবি, সব বৈঠকখানাতে সাজিয়ে রেখেছে, যেন বাইরের লোকদেরকে দেখানোর জন্য বৈঠকখানা সাজিয়ে রেখেছে। অনেক অবশ্য নিজের বেডরুমে সাজিয়ে রাখে, এ আবার করেছে কি বৈঠকখানা সাজিয়ে রেখেছে, পর্দা তো নেই, পর্দা থাকলে না হতো, পর্দা নেই পর্দা মানে না হচ্ছে অসুবিধা কি আছে, বুঝো, টাঙিয়ে রেখেছে। যে ঘরে ছবি থাকে, যে ঘরে মূর্তি থাকে, প্রাণীর মূর্তি, মানুষের মূর্তি বা ছবি, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে, রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। আচ্ছা যে বাড়িতে এগুলো থাকবে সে বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবেন না। যে যে সমস্ত খেলনা, খেলনার কথা বলা হয়েছে, খেলনা অবশ্য আমাদের মতভেদ আছে, সেই খেলনা যদি মূর্তির মতো একবারে পরিষ্কার খুব সুন্দর খেলনা হয় সেগুলো দূর করতে বলা হয়েছে, তবুও অনেক ওলামা অনুমতি দিয়েছেন যে শিশুরা যেহেতু খেলনা খেলে সেগুলো তাজিমের উদ্দেশ্যে নয়, সেগুলোর প্রতি সম্মান প্রদর্শন করা হয় না, খেলা হয়, খেলা হয়, লাঠি মারা হয়, এগুলোতে সমস্যা নেই, বুঝতে পেরেছেন? যেমন যদি কোন ছবি বিছানার উপরে থাকে সমস্যা নেই, কারণ তার উপরে বসবেন, পা দেবেন, সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো টাঙানো, দেওয়ালে টাঙিয়ে রাখবেন না, কিংবা মূর্তি সাজিয়ে রাখবেন, তাহলে সমস্যা হচ্ছে এখানে। সুতরাং ছবি বা মূর্তি দূর করুন, তবেই আপনার ঘর থেকে শয়তান বা বেবরকতি দূর হবে। নম্বর ৬, বাড়ি থেকে কুকুর দূর করুন, কুকুর বাড়িতে যেন কুকুর না থাকে, কেন হুজুর কুকুর দূর করবেন কেন? বিশেষ করে কালো কুকুর হচ্ছে শয়তান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, লা ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করেন না যে ঘরে কুকুর থাকে অথবা মূর্তি বা ছবি থাকে। একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি গৃহে একটি কুকুর প্রবেশ করলে জিবরীল আলাইহিস সালাম প্রবেশ করেননি। আল্লাহ নবী অবাক করলেন, কি ব্যাপার, জিবরীল আসার কথা ছিল এলেন না কেন? কারণ জিজ্ঞাসা করলে জিবরীল আলাইহিস সালাম বলেছিলেন, আমরা সেই ঘরে প্রবেশ করি না যে ঘরে কুকুর বা মূর্তি বসে। আমার ঘরে কুকুর দেখছেন তো, খাটের নিচে কুকুরের বাচ্চা বসে আছে, বুঝতে পারলেন? তাহলে যে ঘরের ভিতরে কুকুর, কুকুর থেকেও খারাপ জিনিস থাকে, কুকুর থেকেও খারাপ জিনিস থাকে, সে ঘরে কিভাবে কিভাবে আপনার বরকত আসবে আর কিভাবে রহমত আসবে? আল্লাহর রহমতে ফেরেশতা যদি না আসেন, রহমত আসবে কোথেকে? সে ঘরে শয়তানি বাস করবে। বলা বাহুল্য, ভাড়াটিয়া ওঝার উপর ভরসা করে, ভাড়াটিয়া হুজুরের উপরে ভরসা করে ঘরের চার কোণে মাটির ভার পুঁতে, পেরেক পিটিয়ে, দরজায় সিঁদুর লাগিয়ে। সিঁদুর লাগানো কাদের কাজ? মুসলমানদের কাজ না, সিঁদুর সিঁদুর মুসলমানদের নয়, তারা সিঁদুর ব্যবহার করে। দেখেছেন সিঁদুর, ওই যে নতুন বাড়ি যখন তোলে, ওই যাদের কাঠের বাড়ি হয়, মাটির বাড়ি হয়, তারা যখন এইভাবে সেই চালক করার জন্য মাঝে একটা মেন কাঠ দেয় না, কি বলে কাঠটাকে, শর্ত বলে, মুন্দুনি বলে, যাই হোক মেন কাঠটা আর কি, সেই কাঠটা যখন প্রথমে তোলে তখন দেখেছেন সিঁদুর লাগাতে? যারা দেখেছেন তারা লক্ষ্য করেছে। কিংবা যদি কারো মাটির বাড়িতে যান, দেখবেন এখন সিঁদুর রাখা আছে, লাগানো আছে সিঁদুর, দরজার সামনে লাগানো থাকে। এইভাবে মানুষ বা মুসলমানরা নিশ্চয়ই কোন, যেমন ওই যে বললাম হলুদ মাকে বিয়ের সময় কেন, কোন একটা বিশ্বাস আছে, আরে বিয়ে হলুদ মাকে না, অবশ্য রং পয়সা করে আলাদা কথা, কিন্তু না রং পয়সা না, এটা লগ্ন বলে, শুভ লগ্ন ওদের কাছ থেকে এসছে, হলুদ লাগানো, হলুদ মাখানো, এসব হচ্ছে বরকতের কারণ। এই বরকত নেওয়ার জন্য ওরা সিঁদুর লাগায়, কিংবা শয়তান দূর করার জন্য সিঁদুর লাগায়। যেমন শয়তান দূর করার জন্য লোহা ব্যবহার করে, ওই যে দুধে পেরেক ফেলে দেয়, রাত্রেবেলায় ভাত নিয়ে গেলে তাতে একটা পেরেক দিয়ে দেয়, তারপরে ওই যে মারা গেলে তার ওই যে তল গোসল বায়ের গোসল দিয়ে যেসব ময়লা গুলো ফেলতে যায় তার সঙ্গে কাস্তে নিয়ে যায়, তারপরে নতুন প্রসব হয়েছে মহিলা, সেই আঁতুর ঘরে কি রাখে, জালের জালের কাঠি, ওই লোহার কাঠি রাখে, হ্যাঁ, তারপরে মুড়ো ঝাঁটা রাখে, কেন, শয়তান আসবে না, পচই পাবে না, পাঁচুটি লাগবে না, ইত্যাদি ইত্যাদি, এই সব ব্যবহার করে কেন, শয়তান দূর করার জন্য। বাঁশের গাছে ডগায় আয়না ঝুলিয়ে, দরজায় জানলায় তাবিজ চিটিয়ে, ধূপ ধুনা দিয়ে শিরিক বিদাত না করে নিজের বাড়ি নিজেই বন্ধ করুন, নিজের বাড়ি নিজেই বন্ধ করুন। আপনার ফ্যামিলিকে বলুন যেন নিজের বাড়ি নিজে বন্ধ করুন, নিজের বাড়ি নিজে বন্ধ না করতে পারলে অপর কেউ এসে করতে পারছে না, বাড়ি থেকে জিন শয়তান ও বরকতহীনতা পলায়ন করবে না। কিন্তু শরীয়তে যে পদ্ধতি বললাম, কটা পদ্ধতি বললাম, ছটা, এই ছটা পদ্ধতি ব্যবহার করেন, তাহলে ইনশাল্লাহ বাড়ি থেকে আপনার রোগ বালাই চলে যাবে, আর শয়তানও চলে যাবে, আর বাড়ির ভিতরে বরকত আসবে, আপনার উপকার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।